দুজন দুই ধারার মানুষ, একই গোত্রের মানুষ। বাংলাদেশেও একই আকিদার চর্চা চলছে, সে কারণ আমাদের দায়িত্ব হল প্রকৃত ঘটনা তুলে ধরা এবং সাথে সাথে জনগণের কাছে এই ব্যাপারে যাবতীয় বাড়াবাড়ি থেকে দূরে থাকার উপদেশ দেওয়া। রাজনীতি এমন নোংরা জিনিস, রাজনীতি বলতে কি বুঝায়? ক্ষমতার লড়াই, উনি নয় আমাকে ক্ষমতায় বসাও তাহলে তোমরা শান্তি থাকবে। ক্ষমতার এই লড়াই এত নিকৃষ্ট জিনিস, পিতা নিজের সন্তানকে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না, ইতিহাসে তার বহু প্রমাণ আছে। আর এই জন্যই ইসলামী রাজনীতি এর একেবারে গোড়া কেটে দিয়েছে, কিন্তু সেদিকে মানুষ যেতে চায় না, ওদিকে পরে যাচ্ছি। আগে হোসেনের ঘটনা শুনে রাখেন, আশুরার সামনে আমাদের কর্তব্য কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌম ইয়াউমে আশুরা আহতসব আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। আশুরা সিয়াম আমি মনে করি আল্লাহ নিকটে বিগত এক বছরের গুনাহের কাফফারা হিসেবে গৃহীত হবে। কবে রাখবেন? আশুরা অর্থ দশম, ইহুদিরা দশ তারিখেই সিয়াম রাখত। আল্লাহ রাসূল বললেন, লাইন বাকিত, যদি আমি বেঁচে থাকি আগামী বছর, লাসুমান্না তাসিয়া, আমি নয় তারিখেই সিয়াম রাখব, অর্থাৎ নয় এবং দশ। ইবন আব্বাস বলছেন, খালিফুল ইহুদা সুম কবলহু ইয়ামান ওয়া বাদহু ইয়ামান, রওয়াল বাইহাকি। ইবন আব্বাস বলছেন, তোমরা ইহুদিদের বিপরীত করো, তোমরা দশ তারিখের আগে একটা রোজা রাখো এবং দশ তারিখের পরে একটা রোজা রাখো, অর্থাৎ হয় নয় দশ নয় দশ এগারো, তাহলে ইহুদিদের বিপরীত হয়ে গেল। আগামী কালকে নয় মহরম, পরশু দিন দশই মহরম, আপনারা আগামী কাল এবং পরশু দুদিন আশুরা নিয়তে সিয়াম রাখবেন, বিগত এক বছরের গুনাহে কাফফারা হিসেবে আল্লাহ পাক কবুল করবেন, এই নেকিটা হাতছাড়া করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জাহেলি আরবরা কুরাইশরা এই সিয়াম রাখতেন, আমার রসুলও যখন রসুল হননি তখনও এই সিয়াম রাখতেন, যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, ফরজ রমজান, রমজান ফরজ হল, তখন তিনি বললেন, ফমান সামাহু ওমান তারাকাহু, যে ব্যক্তি চাও এ সিয়াম রাখো, যে ব্যক্তি চাও এ সিয়াম ছাড়ো, কারণ এখন আর এটা ফরজ নয়, নফলে পরিণত হয়ে গেছে, যেহেতু ৩০ দিন সিয়াম রমজানের ফরজ হয়েছে। বিধান পেলেন, আমল করার চেষ্টা করবেন। আশুরা সিয়ামের নিয়ত হবে নাজাতে মুসা, শাহাদাতে হোসেন নয়। যদি কেউ শাহাদাতে কারবালার নিয়তে সিয়াম রাখেন, সিয়াম বরবাদ হয়ে যাবে। শাহাদাতে হোসেন নয়, নাজাতে মুসা। আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন, ইহুদিদের দেখলেন ওরা আশুরা সিয়াম রাখে, জিজ্ঞেস করলেন, তোমরা কেন সিয়াম রাখছ? বলছে, আমাদের নবী মুসা এই দিন ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন এবং ফেরাউন ডুবে মরেছিল, মুসা এদিন শুক্রিয়া হিসাবে একদিন সিয়াম রেখেছিলেন, তাই আমরা সিয়াম রাখি। আল্লাহ রাসূল জবাব দিলেন,